الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين. فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون. سورة المطففين 29 نمبر آيات থেকে 6 পর্যন্ত অর্থাৎ 36 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। এর পূর্বে গত দর্শে মুমিনদের সম্পর্কে আলোচনা হয়েছে, যারা আল্লাহর নেককার বান্দাদের সম্পর্কে। আর এই আয়াতগুলিতে রব্বুল আলমিন অপরাধীদের সম্পর্কে আলোচনা করেছেন, অসৎকৃতদের সম্পর্কে আলোচনা করেছেন। তো বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা অপরাধী অপরাধ করে, আল্লাহর নাফরমানি করে, শরীয়ত বিরোধী কাজকর্ম করে, এমনি ভাবে অনেকে হয়তো বাহ্যিক সুন্দর কিন্তু বাতিনী ভাবে আভ্যন্তরীণ ভাবে অসুন্দর আছে কিনা। যেমন আস্তাগফিরুল্লাহ আযীম, মুখে বলে ইসলাম, ভিতরে ইসলাম নেই, অপরাধী কিনা? মুনাফিক। আবার কিছু আছে গুণ, মুনাফিকের গুণ, আমলি ভাবে ওরা সরাসরি মুনাফিক না, বড় মুনাফিক না, ছোট মুনাফিক। যেমন বদ্ধারণা, বদ্ধারণা, বদ্ধারণা মুনাফিকের গুণ। এই বদ্ধারণা থেকে দূরে থাকা উচিত। মিথ্যা বলা মুনাফিকের গুণ, ঠিক না? আমানত খেয়াল করা মুনাফিকের গুণ, ওয়াদা খেলাফি করা মুনাফিকের গুণ, বাক্যদণ্ডায় বা ঝগড়ায় লিপ্ত হলে সীমা লঙ্ঘন করা মুনাফিকের গুণ, বদ্ধারণা পাপ। ইয়াকুমুদ্দন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদ্ধারণা থেকে বাঁচো। আল্লাহ বলেছেন সূরাতুল হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন। হে ইমানদার বন্ধু, তোমরা বেশি ধারণা থেকে বাঁচো, কারণ কোন কোন ধারণা গুনাহ। তাহলে এটা কোন কোন ধারণা বলেছেন, এটা কোনটা বলেন তো? ভালো ধারণা না খারাপ ধারণা? খারাপ ধারণা। আচ্ছা, কেউ কেউ হয়তো মুতাকাব্বির বলেন, মনে মনে আমি অনেক বেশি জানি, আছে কিনা? মুতাকাব্বির মুশকিল, لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر, যার অন্তরে অনুপরিমাণ কিবির রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অহংকার থেকে বাঁচবেন, নিজেকে ছোট ভাববেন, আমাকে এবং আপনাদের সকলকে এটা জরুরি। ইন্নাল্লাযীনা আজরামু, যারা মুজরিম, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, ওরা ইমানদারদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। দেখবেন অনেক মুসল্লি নামাজি দাঁড়িয়ালা, হ্যাঁ দেখছো দাঁড়িয়ালা, একটু ঠিক না, কিছু মিলেছি নেই, আস্তাগফিরুল্লাহ, ঠিক না? আল্লাহর যদি ভয় না থাকে তুমি এরকম বলবে, আলিমুলামা আব্দুল বিয়ে করছে পরে একদম খারাপ গালিতে, হারাম অপরাধী, যারা অপরাধী ওরা ইমানদারদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত, অপরাধীদের গুণে হারে হয়েছেন। আর বর্তমান তোমার নাস্তিক মূর্তদের এত কি না করে, ওরা হচ্ছে আসল অপরাধী, কাফের কুফফার আসল অপরাধী। আর যারা ইমানদার কিন্তু কুমরু কমজুর আর মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, ওরা এর অন্তর্ভুক্ত, হয়তো পরিপূর্ণ অপরাধ তার মধ্যে পাওয়া যাচ্ছে না, কিন্তু সে অপরাধী। ইন্নাল লাযীনা আজরামু কানু মিনাল লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী যারা মুজরিম মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। আর কি করত, ওয়াইযা মাগরু বিহিম ইয়াতাগামাযুন, যখন তাদের কাছ দিয়ে যেত তখন চোখ দিয়ে টিপ মারত ইশারা, বুঝতে পারছেন, মানে একজন আরেকজন উই যায় উই যায়, সময় দেখবেন যারা হক বলবে বলে তাদের সাথে এরকম ভালো লোকের শুধু দোষ দেখে, খারাপ লোকের দোষ দেখতে নেই। এইসব লোকদের মানে অভ্যাস হচ্ছে এটা, যারা খারাপ লোক এদের ব্যাপারে কিছু বলে না, যারা ভালো লোক একটা দোষ পেয়ে গেছে ওইটি চোখটা আছে কিনা, ভয় করেন আল্লাহকে, শুধু মানুষের দোষ অন্বেষণ করবেন না, বলা মানুষের দোষ অন্বেষণ করো না। যারা ভালো লোক ওদেরকে তাদের অবস্থানে থাকতে দাও, তাদের সাথে হিংসা ভূষণ করো না, তাদের দোষ বর্ণনা করো না, দোষ চর্চা করো না, বরং যারা ভালো তাদের দোষ দেখলে দোষ দেখে রাখা বাজিব। আমার নবী কি বলেছেন, যে ব্যক্তি মুসলিমের দোষ দেখে রাখবে আল্লাহ পাক তার দোষ কেয়ামতের দিন দেখে রাখবে। আপনি এবারে সুযোগ পেয়েছেন, হ্যাঁ হয়েছি, এটা হলো নাস্তিকদের কাজ, মুর্তদদের কাজ। ও ইরা মাগরু বিহিম ইয়াতাগামাযুন, চুক্তি বেরিয়ে দিবে একজন আরেকজনকে দেখায়। وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين, দেখেন কোরআন পড়লে মানুষ হেদায়েত পাওয়ার কথাই, এই জন্য এই কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি লাগে নাস্তিকরা, সত্য না মিথ্যা, কাফির কুফফাররা তারা মনে করে এই কোরআন যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে, কোরআন মজুদ ইসলাম মজুদ, কোরআন মজুদ হাফেজ কোরআন মজুদ, বলে সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন তো আছে, কোরআন যদি কিতাবে লিখা আছে এটাই নাকি, লক্ষ লক্ষ মুসলমানের বুকের ভিতরে কোরআন সংরক্ষিত রয়েছে, সুবহানাল্লাহ, একজন দুইজন নাকি, লক্ষ লক্ষ কোরআন। মানে কোরআন আল হাফেজ, হাফেজ আল কোরআন, সুবহানাল্লাহ, কি সুন্দর করে। واذا انقلبوا الى اهلهم انقلبوا فكهين, যখন তারা তাদের বাড়িতে ফিরে তখন হাসি ঠাট্টা করে ফিরে, মানে আজকে কোন কষ্ট দিয়েছে, হ্যাঁ দেখছো আজকে মোল্লাকে কি করলাম, অমুকে আজকে কি করলাম, আজকে দিনকে নিয়ে কতটুকু ঠাকুর, তাদের দিনকে নিয়ে কত কত রকম ঠাকুর দেখছো, এই তো ওই রং করাবো ইরা আহলিহি মন করাবো ফাকিহি, কিন্তু হয়তো এরকম থাকতে মনে হয় একজন ভালো আলিম ওর ভিতর হচ্ছে শয়তানি দুষ্টেন, এমন সওয়াল প্রশ্ন করবে আটকা হবে আছে কিনা, তুমি কি আটকাবে ভালো আলেন যে তাকে আটকাবে, তুমি কিছুই জানো আলহামদুলিল্লাহ, তুমি কি আটকাবে, তো কেউ কেউ আছে দেখবেন এমন প্রশ্ন যেগুলোর কোনো জরুরত নাই, খুঁজে খুঁজে বের করে আমাকে মাঝে মাঝে কেউ কেউ এরকম প্রশ্ন করে যেটা প্রয়োজন নেই, এমন প্রশ্ন নিয়ে তার মাথা ঘামায়, যেগুলোর প্রয়োজন নেই, উদ্দেশ্য ওকে আটকানো, কি আটকাবে? ভালো আলিম কাটানো যায় না তো, কারণ আলিম যদি হয় সে তোমাকে তোমার তুমি যেরকম এরকম সে উত্তর দিবে, তুমি আটকাবে কি? তোমার ভিতরে দুষ্ট আমি সে বুঝতে পারবে তুমি দুষ্ট দুষ্ট বুঝে যায়। আর যে আসবে সত্য জানার জন্য, এবারে আলিম যদি না জানে বলবো আমি জানি না, পরে জেনে বলবো, কোন অসুবিধা আছে? এটা হচ্ছে ভালো আলিমের পরিচয়। যে দুষ্ট যে শয়তান তাকে অন্যরকম প্রশ্ন উত্তর দিতে হয়, আর যে ভালো সত্য জানার জন্য এসছে তাকে ওই হিসেবে উত্তর, আমার আল্লাহর জানা নেই আমি জেনে বলছি, কিতাব দেখে বলছি, পড়ে বলছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে বেশিরভাগ প্রশ্ন করা হলে তিনি আমি জানি না, সুবহানাল্লাহ, তো ভালো আলিম, অহংকার নেই, জানি না কি হয়েছে, হয়েছে কোন অসুবিধা হল? যিনি সব জানেন তিনি কে বলেন? আল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় প্রশ্ন করা হয়েছে, তিনি বলতে পারেন ঠিক না, কোরআনই মজুদ তার কম আরা কি বলব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো আলিম আসবে, সুবহানাল্লাহ, এত চতুর্থ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, আল্লাহ বলছেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। তো ইদান তালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন, এইসব মুজরিমরা যখন বাড়িতে যায় তাদের পরিবার পরিজনের কাছে, তখন হাসি ঠাট্টা করে হাসি হাসাহাসি করে ফিরে যায়, খুব খুশি আনন্দিত, আজকে অমুক গুল্লাকে ফাঁসিয়ে দিয়েছি, অমুক ব্যক্তিকে এরকম করেছি, আজকে দেখেছ এরকম একটা ফিচার দেখেছি পত্রিকায় অথবা ফেসবুক অথবা নেটে ছেড়েছি, যেটা একদম ইসলামকে গায়ে করে দিয়েছে, সবাই বলি না হবে, ইসলাম কেয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। শত্রু যত ইজ্জত তত, ভয় করবেন না, শত্রু না হলে আপনার ইজ্জত পাবে না, বলেন শত্রু না হলে ইজ্জত পাবে? যারা হক বলে তাদেরই জন্য শত্রু, আর যারা হক বলে না শত্রুতার প্রয়োজন নেই, শুধু এমনি যান মসজিদে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিছু বলেন না, বলবে রুটি খুব ভালো ভালো রুটি, বলেন না অত জাল করবেন, মারুফ নেই মুনকার বলতে কিছুই নেই, খেলার অলি হয় ওষুধ কাজ করবেন না, বলে না কবর পূজা করো না, বলে না আল্লাহ নাফরমানি করো না, বলে না বেদাত করো না, বলে না পীরতন্ত্র মারো না, বলে না এমনি বস, বললে স্বামীজি আচ্ছা কেউ তাকে কিছু বলে? কেউ বলবে না, যেহেতু সে শয়তানের বিরুদ্ধে আন্দোলন করে না। যারা শয়তানের বিরুদ্ধে আন্দোলন করে, কাফিরদের বিরুদ্ধে আন্দোলন করে, বেদাতের বিরুদ্ধে আন্দোলন করে, নাহক পন্থীদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের বিরুদ্ধেই বলাবলি হয় ঠিক না, আর লোকজন বলাবলি করে। এবারে যখন আপনি হক বলবেন আর আপনার বিরুদ্ধে বলাবলি করে, তাহলে আপনি বুঝছেন আলহামদুলিল্লাহ মুহাম্মদের তরিকায় আছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর যাবৎ মক্কার মুশরিকরা তার পক্ষে ছিল সবাই, তাই না? সবাই এক পর্যায়ে এসে আল আমিন উপাধি দিল, আপনারা জানেন, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুশরিকরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মক্কার মুশরিকরা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হয়ে গেল, ঠিক না? আমরা কিন্তু তিনি যদি বলছেন তোমারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে, অসুবিধা নেই, সত্য থাকলো হক হক জানতে হবে এবং হক প্রচার করতে হবে। وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين, যখন বাড়িতে ফিরে খুব খুশি হয়ে ফিরে আর কি করে দেখেন, وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون, যখন তাদেরকে দেখে তখন বলে এরা তো পথভ্রষ্ট, অর্থাৎ যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকে পথভ্রষ্ট বানিয়ে দিচ্ছে, বর্তমানে যেসব ওলামা আহলুল হক কবর পূজার বিরুদ্ধে কথা বলেন, বলেন কিনা? আমিও তো তাদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ তাআলা। শিরকের বিরুদ্ধে আপনারা কথা বলেন কিনা? তো বাংলাদেশ গেলে বা বিভিন্ন জায়গায় ওরা আপনাকে বলে আপনি পথভ্রষ্ট, বলে না? وَإِذَا رَأَوْهُ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ পথভ্রষ্ট, যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকে বলছে পথভ্রষ্ট, অথচ তারা নিজেরই পথভ্রষ্ট। যারা হেদায়েতের উপর চলছে এদেরকে বলছে পথভ্রষ্ট, পথভ্রষ্ট। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম ইব্রাহিমকে বলছে পথভ্রষ্ট, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা বলেছে কি? পথভ্রষ্ট বলেছে কিনা? আর আপনারা হকের পথে থাকবেন? বলবেন না এই রেহায় দেশ কেন, দশ কেন, দেশ সমাজ আমাকে মানছে না, কিরকম করে আবার ওই ফিরে যায়? না, দেশ যাক, দশ যাক, সমাজ যাক, সব যাক, সব ত্যাগ করতে পারবো, কিন্তু হক ত্যাগ করতে পারবো না। একমত একুশে সবাই একমত, সমাজ যাবে যাবে, দেশ যাবে যাবে, নিজের গোষ্ঠী যাবে যাবে, পরিবার যাবে যাবে, কিন্তু হক থাকতে পারবো না। যদি এরকম ইমানদার হন আপনি, তাহলে আপনি হচ্ছেন হেদায়ত প্রাপ্ত, আপনি মুহতাদিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সকলকে মুহতাদিনদের অন্তর্ভুক্ত করুন। বলুন আমিন। ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল, এরপরে কোনটা আল্লাহ বলছেন? ওয়ামা উরসিলু আলাইহিম হাফিযিন, তাহলে সবসময় তাদের দিকে দৃষ্টিগুলি আছে, দৃষ্টি রাখছে কোন পথে যাচ্ছে কোন পথে না। আল্লাহ বলেন ওয়ামা উরসিলু আলাইহিম হাফিযিন, আমি এদেরকে ওদের উপর অর্থাৎ মুমিনদের উপর, ভালো লোকদের উপর দারোগা বানাইনি, অথবা ওদের সংরক্ষণকারী বানাইনি, ওদের হেফাজত বানাইনি, অর্থাৎ ওদের পর্যবেক্ষক বানাইনি, কিন্তু ওরা সবসময় ওদের দুষ্টতা করে করে বেড়াচ্ছে। ওমা উসুল আলী হাফি, এটা কোন সময়? দুনিয়ার অবস্থা। এইসব জালিমরা ভালো লোকদেরকে নিয়ে এরকম হাসি ঠাট্টা করে চুপ মারে, চুপ টিপে চুপ দিয়ে ইশা, আর এদের ব্যাপারে যা কিছু করলো, এদের উপর জুলুম নির্যাতন করলো, তো যখন বাড়িতে যায় হাসি ঠাট্টা, দেখছো আজকে কি করেছি? আবার তাদেরকে যখন দেখে বলে এরাই হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ বলেন এইসব উপহাসকারী অথবা বিদ্রুপকারী যারা মুমিনদেরকে নিয়ে বিদ্রুপ করছে, এদেরকে আমি মুসলমানদের পর্যবেক্ষক বানাইনি, মুসলমানদের কি বানাই? পর্যবেক্ষক। এটা হলো তাদের দুনিয়ার গুণ। কাল কিয়ামতের দিন খেয়াল করেন, فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون. আজকে অর্থাৎ কিয়ামতের দিন যারা মুমিন কাফিরদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বলে সুবহানাল্লাহ, এর বদলা দুনিয়ায় তুমি হাসি ঠাট্টা করছো মুমিনদেরকে নিয়ে, এর পরবর্তীতে হয়তো তুমি দুনিয়াতে কাঁদবে এই অপরাধীরা কাঁদে কিনা। আর মুমিন যারা কিয়ামতের দিন মুমিনগণ ওদেরকে নিয়ে যে হাসি ঠাট্টা করবেন, এরপরে কাঁদা নাই, সবসময় তারা হাসবে আর ওই না শয়তান, হ্যাঁ কই গেল? আর ও তো ওই যে পরিপূর্ণ কাফের, ও তো চিরকালের জন্য জাহান্নামে যাবে, বের হবে না, কখনো জাহান্নাম থেকে বের হবে না। আর যদি অপরাধী এমন হয় যে অপরাধী জালিম কবিরা গুনাহগার কিন্তু ঈমান আছে, তো অপরাধের তাকে শাস্তি শেষ হওয়ার পরে আবার ফিরবে, তবে যদি আল্লাহ পাক তাকে আলী মাফ করে দিন, এটা তো আরেক ব্যাপার, ওটা আমাদের কাছে না। فاليوم الذين آمنوا من الكفار يضحكون, আজকে অর্থাৎ কিয়ামতের দিন মুমিনগণ কাফিরদেরকে দেখে হাসি ঠাট্টা করবেন, হাসবেন, কোথায় গেল কাফির? হ্যাঁ, দেখছো দুনিয়াতে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে, যদি আমাদের কথা মানতে তাহলে তোমরা আজ এরকম অপরাধীদের কাতারে তোমরা সামিল হতে না, যদি আমাদের কথা মানতে দুনিয়াতে, তো আজকে কিয়ামতের দিন তোমরা কাফিরদের কাতারে সামিল হতে না। অপরাধীদের কাতারে সামিল হতে না, জাহান্নামীদের কাতারে সামিল হতে। বললেন কি হয়েছে, আগে আমাকে কি ঠাট্টা বিদ্রুপ করতে, আমি সুন্নতের উপর আমল করে আমি ঠাট্টা করি। অনেক লোক আছে যেমন আপনি এক জায়গায় গেলেন, ভালো হোটেল উন্নত, ওখানে সব জেন্টলম্যান, অন্য জেন্টলম্যান সব, ওরা খায় কিরকম জানে একটা উদাহরণ দিই, কাটা চামচ আনার ডান বাম হাত করলে সব মিলিয়ে, ঠিক না, এটা একটু এটা একটু, এইটা দিয়ে একটা আরেকটা, এটা একটা নিয়ে দুইটা আছে, ঠিক না। আর একজন আল্লাহ ওদের সাথে, সেও ধনী মানুষ, হ্যাঁ মাশাআল্লাহ, ও বসে খাচ্ছে, ও মনে করেন অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো চামচ দিয়ে খাচ্ছে, কিন্তু ডান হাত দিয়ে, আনা চামচ নেই হাত দিয়ে, যদি হাত দিয়ে ও কুত্তিকে এসছে রে অভদ্র মানুষ, হ্যাঁ হাত দিয়ে খাওয়া শুরু করেছে, আছে কিনা অভদ্র, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খবরদার মুসলমানের বাচ্চা যদি হন কখনো কোন আল্লাহকে নিয়ে হাসপাতাল করো না, একদিন মরতে হবে, কেন তাকে নিয়ে হাসি শূন্যতের উপর আমল করতে। ওই এক আলিমের বক্তব্য ওই পুরাতন জমানা শুনেছিলাম, তিনি বলেন আমি তো বড় বড় লোকজনের সাথে খাচ্ছি, তোমরা কি জানি বললেন চারটে বেলে বসে খাচ্ছে বা এরকম, তো আমি তোমার খাচ্ছি এরকম, ও মামা দিন কাটা তোমার আর আমি এরকম, আর ওই আলিম যে উনি কিন্তু একটু খুব শক্তিশালী ছিল, সে কি করেছে এরকম খাচ্ছে তো এরকম বুঝলেন এরকম, বলে কি করলেন আপনি, বলছেন যারা উনি কি মনে করেন তারা শুনতে রূপ আমার এরকম একটু মাঝে মধ্যে ধাক্কা টাক্কা খায় চাকি কি মানুষটি রসিক ছিল ওই বক্তা কি সুন্দরভাবে একটু বলে করেছে। আর উনি জানি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, তার সাথে আরো বড় বড় লোক আছে, উনি আছেন এক জায়গায় নেমেছেন গাড়ি থেকে পেশাব করবেন, উনি বসে বসে পেশাব করছেন বুঝছেন, আর ওরা আলাদা দাঁড়িয়ে তিনজন মিল্লা সব আলাদা, তো উনি বললেন কি ব্যাপার আপনারা দাঁড়িয়ে করলেন, না বলে ওরা বলছে দুর্গন্ধ মুশকিল একটা ক্ষতি হতে পারে, পেশাবের দুর্গন্ধ আসে ক্ষতি হতে পারে, তিনি বললেন তাহলে বুঝা গেল মানুষ শক্তিশালী, সে বলছে যদি এরকম হয় ক্ষতি হয় তারা আমি সবসময় বসে পেশাব করি, সবসময় পেশাব আমার তো কোনো সময় ক্ষতি নেই, আচ্ছা যদি এরকম হয় তাহলে আপনারা আসেন দেখি কার শক্তি বেশি, তার একজন একজন করে আসেন দেখি কার শক্তি বেশি, আমার শক্তি না আপনার শক্তি বেশি, আসেন বলে না বুঝুন ব্যাপারটা এরকম এটা অসম্ভব কিছু না, কোরআন সুন্নার বিরোধী চলেন তাহলে হবে অভদ্র, তুমি কাফেরদের অনুসরণ করতে পারো না মুসলমানের বাচ্চা, তোমার জন্য উচিত তুমি মুসলিম হিসেবে চলবে, ও তোমাকে দেখে তোমার আদর্শ সে শিখুক, কিন্তু তুমি তার আদর্শ গ্রহণ করবে না, তুমি এত কাপুরুষ তুমি আরেকজনটা টেনে আনো আর তোমারটা বিক্রি করে দাও, না তুমি আরেকজনের আরেকজনকে আনার চেষ্টা করবে আর নিজের উপর প্রতিষ্ঠিত থাকবে, এরকম যদি হও তাহলে হচ্ছে তুমি প্রকৃত মুসলিম, আমরা আমাদের সকলকে তৌফিক দান। فاليوم الذين آمنوا من الكفار يضحكون আজকে মুমিনিন গণ কাফিরদেরকে দেখে ওরা হাসি ঠাট্টা করবে, আর কি বলবে আলাল আরাইক ইয়ানজুরুন, সুন্দর সুন্দর আসনে বসে ওদেরকে দেখবে, বুঝতে পারছেন, ওদেরকে দেখবে। অর্থাৎ কাফেররা কই যাবে? জাহান্নামে। যেমন রব্বুল আলামিন সূরা সাফাতে উল্লেখ করেছেন, ক্বাল ক্বাইলুম মিনহুম ইন্নী কানা লি ক্বালিল يقول أئنك لمن المصدقين أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم جرى جنتي وراء ودل مدتك يبجون بولوه أري أمار تو يكتو ساتي جلو أمار ساتي جلو وكي بلتو وبلتو أري تمكي بشا جدا انتر بلتو هاي جو অর্থাৎ যারা কোরআন মানে, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানে, তুমি ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আবার বলে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইনা লামাদিনুন, আমরা যখন মারা যাব আর মাটির সাথে নিষ্পেষিত হয়ে যাব, আমাদের আমরা হাড়ে কত পচা হাড়, আমাদের হাড় পচে যাবে, শুধু আমাদের গুড় থাকবে না, শুধু কঙ্কাল থাকবে, অথবা হাড় পচে যাবে, কিছুই থাকবে না। তো এরপরে এরপরে কি আমাদেরকে আবার আমাদের বিচার করা হবে? সে বলত তখন তিনি একটু দেহ তো উকিলের দেহ তো ওকে দেখা যায় কি? তখন বলছেন উনি উকি মেরে দেখলেন জাহান্নামের ভিতরে ওপরা আছে। কেউ যে মুমিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, কি বলো ভাই মারা যাব বলো, আবার উঠবেন, আপনার হাত পচে যাবে, আপনি মাটির সাথে মিশে যাবেন, আবার কি উঠবেন ভাই, কিরকম হয়? তখন তিনি তাকে বললেন তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, তুমি তো আমাকে ধ্বংস করে ছাড়ছিলে যদি আমার উপর আল্লাহ রহম না করত, লাউলা নিমাতু রব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমার রবের ইহসান না হতো আমার প্রতি, তাহলে আজকে আমি তোমার সাথে শামিল হয়ে যেতাম। বলে নাউযু বিল্লাহ। তাহলে এটা কি বোঝা গেল? অসৎ লোকের সংস্পর্শে থাকা, ধারণা করা, ওকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, মুমিন মুমিনকে বিশেষ দয়া আর অনুগ্রহে। কিন্তু আপনি যদি অসৎ লোকের সাথে থাকেন, আস্তে আস্তে করে সে আপনাকে অসৎ মানিয়ে দিতে পারে, তাই অসৎদের সাথে থাকবেন না, ভালো লোকের সাথে থাকবেন, নাস্তিকের সাথে থাকবেন না, কথা বলছেন, ধূমপায়ীর সাথে চলবেন না, জেমেনওয়ালি তার সাথে থাকবেন না। ধুম ভাই কি করে জানেন? আপনি থাকলেন ওর সাথে একদিন দিলে একটা দম ধরেন, একটা দম ধরেন, একটা একটা হাত সুখ তো প্রথমে একবার সইয়ে প্র্যাকটিস, পরে আরেকবার, পরে আরেকবার, সত্য না মিথ্যা? ধুম ভাই বড় মুশকিল, ধুম ভাই অসৎ, তার সাথে থাকা কখনো যায়জ না, ভালো লোকের। তবে এখন ছেড়া করে কি করবে সেটা আরেক কথা, করা হচ্ছে কি ঠেকা করে, কারণ ধূমপান যে করে তারও ক্ষতি হয় আর যে সুখে ধোঁয়া তারও ক্ষতি হয়। ধোঁয়া খাওয়া হালাল হারাম, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া আগুন, বেরোমাজের সাথে চলবেন না, যার মধ্যে কবিরা গুণা আছে ওইরকম বড় গুণা হারাম কাজ করে, এদের থেকে দূরে থাকা উচিত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, এই মানদার কিন্তু তোমরা আল্লাহকে ভয় করো আর সৎ লোকদের সাথে থাকো। কার সাথে থাকবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ লোকের উদাহরণ দিয়েছেন। অসৎ লোকের উদাহরণ হচ্ছে কামারের সাথে, কামার আপনারা চিনেন ওই যে হাঁপড়, আগুন যেমন কয়লা আছে ডাইরেক্ট এরকম করে পাম্প করে বাতাস আগুন জ্বালায় হাঁপড়, তাই তো শক্তি দেয়। তারপরে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই কামারের সাথে, যদি তার সাথে তার কাছে তুমি বসো, তার কাছে তুমি বসো, তাহলে হয়তো তুমি তার দুর্গন্ধ শুকিয়ে আর না হয় তোমার কাপড় সে জ্বালিয়ে দিবে। বলছেন ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রীহান মুনতিনা, খারাপ গন্ধ তুমি শুকবে আর না হয় তোমার কাপড় সে জ্বালিয়ে দিবে। জ্বালায় কিনা? আচ্ছা বলেন তো, যারা সিগারেট খায় কাপড় জ্বলে কিনা? অনেক সৌদি আছে এরকম খায়, দেখবেন তুপ হিনা হিনা ওদের পয়সা বেশি তো বুঝছেন। আগে এরকম দেখতাম আমরা, ওই সেন্টারে নিয়ে আসতো ধুমবাইদের কাপড়, ওই মুসলিম হয়তো জানে কিছুটা, মুসলিম তো পুরাতন, ধুমবাইদের মাঝে মধ্যে কাপড় টাপড় নিয়ে আসতো বুঝছেন, এরকম এই জায়গায় নাই এই জায়গায় নাই এই জায়গায় নাই, আসতো আল্লাহ আদি। তো এটা ওই কাপড়ের সাথে বা কামারের সাথে তুলনা করা হয়েছে ধুমবাইদের, আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধুমবাই তো আরো খারাপ, ঠিক না? ঠিক বলেন, ধুমবাই আরো খারাপ। তাই খবরদার, অশত্রুকে সাথে চলবেন না, ভালো লোকের সাথে চলার চেষ্টা করবেন। তো আল্লাহ বলছেন فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون, আজকে মুমিনগণ কাফেরদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে আর ওরা সুন্দর সুন্দর আসনে বসে তাদের নাজারা করবে, দেখবে কি হয়েছে। আগে যে আমাদেরকে নিয়ে ঠাট্টাও করতো, আমি যেমন বললাম সিগারেট খাওয়া, সে আমাকে উল্টা আরো হ্যাঁ আমাকে নিয়ে ঠাট্টা করে, এরকম আছে কিনা? বললাম কত গত, সে বলে একটা তারিখ কোথায়, আল্লাহ মুস্তা, এরকম মানুষ মজুদ হয়তো এখানে বলে না বাইরে গিয়ে বলে, আসে কিনা ভাই? আল্লাহ এদেরকে হেদায়াত দিন, বুঝো সব বুঝো, এরকম সব মানো কেন হাসি ঠাট্টা করবে, ভালো লোকের সাথে থাকো। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যে ধূম পাই, তুমি আল্লাহর মসজিদে বসে ধূমপান করবে, মসজিদে হারামে ধূমপান করবে, মসজিদে নববীতে ধূমপান করবে, কোন দিকুল্লাহ মজিদে ধূমপান করবে, এই জায়গায় দিকুল্লাহ মজিদ এখানে ধূমপান করবে, আচ্ছা এখানে আপনি খাবার খেতে পারেন কিনা, মসজিদে হারামে খাবার খেতে পারেন কিনা, মসজিদে নবীতে খাবার খেতে পারেন কিনা, হালাল খাবার সব জায়গায় খাওয়া চলে বলে আলহামদুলিল্লাহ, আর হারাম খাওয়া কোন জায়গায় চলে, তবে যে হারাম খায় সে একা একা খায়, হয়তো বাইরে ঠিক না, ওই হাম্মামে আর হাম্মাম ছাড়া আমি খায় ওটা তার ব্যাপার, কিন্তু মসজিদে খায় না ঠিক না, সে বুঝে। আচ্ছা দেখেন তো, তাস খেলা, পাত্তা খেলা, জুয়া খেলা, প্রত্যেক মুসলমান জানে এটা হারাম ঠিক না? জুয়া খেলা হারাম কিনা? পাত্তা খেলা ওটাও হারাম। আচ্ছা কেউ মসজিদে এসে খেলে, মসজিদে এসে খেলে মদ খাওয়া হারাম, কোন মুসলিম মসজিদে এসে মদ খায়? অশ্লীল কাজকর্ম হারাম, মসজিদে এসে কি করে? না, তার একটা জিনিস দেখেন, ধূমপানও মানুষেরা বাইরে করে, মসজিদে আল্লাহর ঘরে করে না, অতএব এটা হচ্ছে একটি দলিল যে ধূমপান এটা হারাম, বলেন না আউযুবিল্লাহ, স্পষ্ট কিনা? আর কি দলিল নেব, আবার ধূমপান অনেকে আছে পায়খানা হয় না যদি ওইটা না টানে, ওইটা কোনটা আবার ওই হাম্মামে। فاليوم الذين امنوا من الكفار يضحكون, খবরদার ঠাট্টা বিদ্রুপ করো না, কথা নিয়ে বুঝে আসে না, তোমার সাথে শয়তান আছে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে ধূমপান ছাড়ার তো অভিজ্ঞ, আল্লাহকে বল তোমার মধ্যে দোষ, এই জন্য ওরা এটা হুজুরের কথা ঠাট্টা বিদ্রুপ করে। এরপরে আল্লাহকে বলে হাল তু উইবাল কুফার মা কানু ইয়াফালুন, কাফেরদেরকে তারা যা কিছু করত তার বদলা দেওয়া হয়েছে কি? উত্তর বলেন আল্লাহ বলছেন কি বলো, জাহান কাফেরদেরকে তারা যা কিছু করত তাদের কর্মের বদলা দেওয়া হয়েছে কি? বরং হয়েছে দেওয়া হয়েছে কি? বদলা দেওয়া হয়েছে কি? দেওয়া হয়েছে, স্পষ্ট হবে না? আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নিজাত দেন, আমিন, ওর আযাব থেকে নিজাত দেন, আমিন, আল্লাহ আমাদের সকল সকল গুনাহটা মাফ করে দেন, আমিন, সগীরা কবিরা যত গুনাহ করেছে আল্লাহ আমি আমাদের সকলকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও, হালাল উপর চলার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দামন্দ সবাইকে মাফ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.